আপনারা শুনছেন আন্দোলন সংগ্রাম ও জাগরণের সুর সঙ্গী জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের আয়োজনে ভ্রাম্যমান মঞ্চে জাগরণের গান। হাতে হাত রেখে সামনে চলো, জয় করে সব ভয়। দিনের পথে জীবন গেলে নেই তার কোনো ক্ষয়। দিনের পথে জীবন গেলে নেই তার কোনো ক্ষয়। হাতে হাত রেখে সামনে চলো, জয় করে সব ভয়। দিনের পথে জীবন গেলে নেই তার কোনো ক্ষয়। দিনের পথে জীবন গেলে নেই তার কোনো ক্ষয়। হাতে হাত রেখে সামনে চলো, জয় করে সব ভয়। দিনের পথে জীবন গেলে নেই তার কোনো ক্ষয়। দিনের পথে জীবন গেলে নেই তার কোনো ক্ষয়। বজ্রকণ্ঠে স্লোগান তোলো, আল্লাহু আকবার। আকাশ বাতাস কাঁপিয়ে তোলো, আল্লাহু আকবার। বজ্রকণ্ঠে স্লোগান তোলো, আল্লাহু আকবার। আকাশ বাতাস কাঁপিয়ে তোলো, আল্লাহু আকবার। বজ্রকণ্ঠে স্লোগান তোলো, আল্লাহু আকবার। আকাশ বাতাস কাঁপিয়ে তোলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেকুলারিজম দেয়নি মুক্তি, করেছে সমাজ নষ্ট। নাস্তিকতার শিক্ষা পেয়ে যুব সমাজ ভ্রষ্ট। সেকুলারিজম দেয়নি মুক্তি, করেছে সমাজ নষ্ট। নাস্তিকতার শিক্ষা পেয়ে যুব সমাজ ভ্রষ্ট। তাই দিন ইসলামের ঝান্ডা দেশে তুলে ধরো এবার, তুলে ধরো এবার, তুলে ধরো এবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বিরোধী নারী নীতি বাস্তবায়ন হলে নারী জাতির জন্ম মৃত্যু সব যাবে বিফলে। কোরআন বিরোধী নারী নীতি বাস্তবায়ন হলে নারী জাতির জন্ম মৃত্যু সব যাবে বিফলে। তাই থাকতে সময় ভ্রান্ত নীতি শুদ্ধে নাও এবার, শুদ্ধে নাও এবার, শুদ্ধে নাও এবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজারো পীর আউলিয়ার এদেশে নাস্তিকদের কোনো ঠাই নাই। বজ্রকণ্ঠে আওয়াজ তুলে হুঙ্কার ছেড়ে নেমে আসতে হবে ময়দানে, কাঁপিয়ে তুলতে হবে সকল অপশক্তির ভিড়।